بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. الله سبحانه وتعالى وحي قرباني إمام بجيم يستخن لا يحل لكم أن ترثوا النساء كرها تبامي هنن حلال وغن نوي عن هنن وارت كل مكا كرها كبلون نرهم مغا ولا تعضلوهن علي تبامي هن كبلون منان قراش كبلون همي هن كامن قرون لتذهبوا ببعض ما آتيتموهن أي تبامي هن كبلون الدين بايتكتي أتلو مغا مقصدوغا إلا أن يأتين بفاحشة مبينة ehnek kamaku ekabalun fahish kamakan araagem fiya faalwegem wa fahish kamakan araagem fiya masennete ekabaluna taklif di etaketi atulias waashiruhunna bil ma'ruf tibamihu kabalunna heyogotuga muamalae kurashe fa in karihtumuhunna tibamihu kabalu ekabalunge kibain kamakan nuruhejjiya fa asa an takrahu shay'an ekashigem ve tibamihu enuruhe kamu kamaki ei ekamuga allah subhanahu wa taala etagguna heo kantatake levu Allah subhanahu wa ta'ala mahi korobani iman vejje mistakunna jahiliya zamanu ke mistakun kantak kuri gotatiya ba mihun kantan no kurashe ei firmiha marwima enage gaaytima ge mihun mi kurakama ki e firmiha ge abimiha warta kollani mudalegge gotuga hada ena warta kollani ege buhuri ba aur maqsadata e maqsada ki yang himmiha ki faasaveri kamugamu eron e anhemmiha marwima e nage huri huriha mudatake mibami hunna vartavegen ebade anek gotaki mibami hun majbur kokgen mibami hun mi emi hun varta kolla mimi hunna mi kaveni e ekabalunna mimi hun mi kaveni kurani ei ekabalunna evs ranen echennudi rannudi ram maaf pura gota majbur kokgen ekami kurani Allah wa hikurwani tiyabami huna ekan eggota kavves hudda wegen nuwe halal wegen wa kamen nuune ikiye an henun gada kamun warta kollume adi ekabalunge ekabaluna difawa ran e atulagen nuwa ne tiyabami huna e us tiyabami huna kan hudda wegen wa kamen nuune den Allah wa hikurwani faal wegen wa faahish kamakan emi e an hemmiha araagen fiya masenete e na tum bayen atulias majbur kokgen ei adabegge gotum adabegge gotum masenete bayen atulias abu qilaba mividalwani mufassir mividalwani ida zanat imra'atur rajuli fala ba'sa an yudarraha firhim miha ga abimiha dine kofiya fala ba'sa masalenete firmiha ena dati kurumuge fiyawlaru ei ena bay fidi kadifa maddande ena ya enage mudalum bay fidiya di fumad dande masenete adi ranum bay majbur kogen atulies masenete fahish kama kan ena araagen fiya ei firmi habe be khiana ten ei ekamuge sababun adabegge gotun ena di fawa bay bayen atuluma ki ei masseden oi kamen nuune wa qala qaumun al fahishatu al badaa'atu bil lisan adi bayen ilmering bay mufassirum idalwani mitanga fahish kan ta fahish milafuzuge murada ki ei nubaa hadihutur echi firmi haadi mag goume nubaa hadihutur echi firmi haadi mag goume egotta gowa kamu gawanama ena difa wa ranum bayen atuluma ki masale muri kamen nuune majbu kogin adabe ge gotum ten allah me wahi kurabani ambinna de terega heogotuga muamala kurashe ambinna me de heogotuga muamala kurashe ei ambimi ha kibain tiba ruhe huri ha sifa tiba ruhe gotta kannu fennaan ponnas kame hunnan nusida ko ekan tak jene ketteri vaashe ye hurihaa kame tiba ede go takan anhino ki ba kunu fenna ne sabab ki emi hun heddei fa swani baal kar ganda kam ne rasulullah sma desul qurani anhina heddei fa wani wes insana ki ba ga wa emme baal kar ganda ne ei ari ka ti ki kar ganu adam alayhis salam ඒදි තිබා තෙදුකොල්ලන් එෆ්ෆරාහි ෆාලාෆිය දාන බින්දාගෙන මිසාලෙ ජසේ රසූල්ලාහි සල්ලාස් ඒක මානේ කි තිබා එදේහ ගොතක තිබා එදේ ගොතන් එන බහට්ටම් බට්ටම් කුරම් බේන වෙජ කම ගවඤ්ඤා වරි වරි ආයිසාබරේ මස්සල දාන එහුරිහා කමෙන් නොවානේ දැන් තිබා ඒ ගොතන් එන දුකොල්ලාසි අබද සොන්නානි බලකොරේ ඒ එක් කොරෙත් දෙන් නොවානේ මිසාලෙ ජසේ රසූල්ලාහි සල්ලාස් දැන් හදීස් රුගන් ෆස්තවසූ බින් නිසායි ඛෛරා තියබාමිහුම් අබින්නා දෙතරේ හේ ඔකෝ සුලූක බහට්ටාන මාමලයි කුරාද ඒටි කොරතේ දෙන්නවාන දැන් අල්ලාහ් මහයි කුරවනි බයකන්ත තන් හුරදානේ කමලුන් කිවාග තියබෑමි හු නුරුහය නුරුහුම් ගසවුන් තියබෑමි හු අඹින් දෙක එක් ගොත එක් ගොතක එක්කො ෆූහි වෙනු ගන්නාෂය එන එක්කො දූණු කොල්ලාෂය මෙහර ෂයිතානාගේ වස්වාස්ත උතරේ ෂයිතානා තෆාත් වත්තරුගේ වස්වාස්ත මීහාගේ හිත වද්දා එයි හදීස් වලක බයම් වෙගෙන වාෆදාන් ෂයිතානා ඉنسان ගහරි ගඩවදේ එකන් බයම් වෙගෙන ඒ ෂයිතාන ඉنسان ගහරි ගඩවදේ රසූලුල්ලාහ් හදීස් වල කුරවණි ෂයිතාන ඉنسان ගහ හරි ගඩක දවර කුරේ ලේ දවර කුරාෆදාන් ඒක තවදේ ලේන ඉنسان ගහ හරි ගඩක තරය මීගේ බෑතන් ඉල්මරින් බයම් කුරවම විදාළවේ එෆේ බොයි ෂයිතානාගේ එම්මෙ බොඩු එවස්වාස්ගේ තරේක හිමනේ කමකේ එයි ෆිරිමීහා අබිමීහා ෆූහි කුරු ෆිරිමීහා ගෙහිතුක අබිමීහාගේ ෆූහි කන් දෙකු අල්ලාහ් මී මුඛාතබ කුරවනි තියබෑ මීහුන් කමකන් නුරු හිදානේ කම එකඹලුගේ කිව කමකු දන්නාරේ එකශීගෙන් වේ තියබෑ මීහුන් ඒ නුරුහේ කමෙක්ගේ කමෙක්ගේ සබුන් ඒ නුරුහේ අබිමීහායි කිවෑග අල්ලාහ් සුබ්හාන වතාලා වරක් ගින ගින හේවකන්තත කෙල්ලෙව්වු වරක් ගින ගුණ හේවකන්තත කෙල්ලෙව්වු එකශීගෙන් වේ කෙතර වේබලාරේ එනගේ මච්ච එකශීගෙන් වේ අල්ලාහ් සුබ්හාන වතාලා එනයි කිවෑග තියබෑ මීහුන්ටක එතක් ගුණ හේවෙල්ලෙව්වු එම කමකුන් හම ෆූහිවා ඉර කමකන් හම නුරුහේ ඉර වරිකුරම් වියන් නුනේ වරිකුරම් වියන් නුනේ දැන් අල්ලාහ් මහයි කුරවනි වා ඉන් අරත්තු මුස්තිබදාල සෞජින් මකාන සෞජින් වා ආතයිතුම් ඉහ්දාහුන්න ක්ින්තාරම් ෆලා තඅඛුදු මින්හු ෂයිආ අතඅඛුදුනහු බුහ්තානන් වා ඉස්මන් මුබීනා අල්ලාහ් කුරවනි තියබෑ මීහුම් අඹිමීහා බදල් කොල්ලන් බේනුම් වාහද බහි වරිකොෆ එහෙම් මීහක කායන කුරන් ගස්තු කුරා හිඳුගා අයිති යබෑමීහු කුරීග අබිමීහාය දීෆවේ කින්තරන් බොඩු ෆුඤ්ඤ රණුග බොඩු ෆුඤ්ඤ දීෆවි නමවස් ෆලා තඅඛුසු මින්හු ෂයියා එයින් එවෙස චං අතුලාගේ නුවානෙ එවෙස මින් බාර වරිකොෆා ඒ කුරීග ජාහිලිය සමානුග මි වාගොත කි වරිකොෆා එන බයි ෆහර් රුලියස් කෙන් වරිකොෆිය එන දීෆ වරන් එපා අතුල අල්ලාහ් මහයි කුරවණී යමීහුන්න වරි හැම ෆුඤ්ඤග්ගේ රන් දීෆවි රණුග ගොතුග දීපවි නමස් තියබෑමෙන් ඒකෙන් ධර්රෙග්ගෙ මෙවරස් අතුලෑගෙන් නුවානේ සබකී එකඹුලේගේ හලාලු එවි තියබෑමෙන් හුන්න ෆිරිමිහන් හලාලු වනි ඒක බදලුවා ඒ ගුරු රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම හදීස් වල කරවෑවා ඒ රණකී එයි ඒගේ ذරියෙන් අපි මිහ හලාලු වායිති ඒගේ ذරියෙන් අපි මිහ හලාලු වායිති එහෙම ඒ ඒකන් ෆිරිමිහාය වෙජ්ජ ෆිරිමිහන් ඒගේ ෆෑදා වෙජ්ජ අපි මිහ කිවා එහෙම අපි මිහ කිවන් ذරෙග්ගෙ මෙවරස් අතුනුලාරේ අල්ලාහ් මෙවහී කරවනි فلا تاخذوا منه شيئا ذرك من رسين اتلاغ نوانه اتاخذونه تيبامهم اتي اتلني اكبلون غاتم بوختانن بود دوگك هداگن و اسم مبين ادي بود فافاي بولو گالاگن بود فافاي بولو گے بیلے اتلافیا ادي بود دوگك دوگك گے گتو اللہ صفا قربانی اتلون ای بود دوگك دوگك گے گتو ہیمنی گن دانی ادي بود وگم وا بیان وگم وا فافاي گے گتو گے ہیمنی گن دانی تيبامهم اكبلون گاتون اتلافیا උමරුගේ ෆානුගේ සමානුගේ රං කුඩ කුරම අඹි අංහෙනුගේ කිබ එදුණු නසීහෙ දෙවියන් අංහෙනුන්න තියබෑ මීහුන් තිය කඹලුන් ෆිරින්න ෆිරිහෙනුන්න එකශීගෙන් වා වරක රං කියාශේ ඒ රුස්සුරෙස් අදි මිහාතන දාන් දෙම් වෙස එතන කි එයි වර රං අග බඩු රණේ මි දෙන්නේවි ෆාවින කුරමට්ට කය කියා රං මිහා රොසේ හා බඩු ආදාගේ මීහුන කුල දාන වෙගෙන වාන මිහා රොසේ මීහුන් කියා රං උමරුගේ ෆානුගේ ගොත නසීහෙ දෙවීම අංහෙනකු තෙදුවේ මි ආය කියව කියවි මි ආය එද උමරුගේ ෆානු විදාළු යන් හිම් මිහා තිවන්න නැවුර මා දන්න මිහකේයි තිවන්න නැවුර මා දන්න මිහකේ කොම්මියකස් දෙන් එනා අංහෙනුගේ දිෆාවග මි ආය කි මි ආයතුන් එනා ඉස්තිදලාල් කුරියෝ තියකින් තෝරුගේ ලෆ්ස් අල්ලාහ් සුබ්හාන තලාහි කුරවා එහෙම ඒක මුරාද කිතම් බෑවර වෙසන කී දාන අංහෙම අංහෙම මි ආය කිතම් බෑවර වෙස් කී දාන කොම්මියකස් එමෙ රංගල ගොත කි ಫಿರಿ ಮಿಹಾ ಕುಲ ದಾನವೆಗೆ ವಾವರಕ ಕಿಯುಂ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಎಮ್ಮೆ ಹೆಯೋ ಕಾವೆನ್ಯ ಕಿಯ ಕಾವೆನಿಗೆ ರಂ ಎಮ್ಮೆ ආදාය ගොතකක් කියේ කාවෙන්නේ කුඩකොක් කියේ කාවෙන්නේ ඒ ෆිරමිහා කුල දානවගෙන් බවරකක් කියේ කාවෙන්නේ ෆිරමිහා දීපානේ දරණ වේරයගෙන් බස එහෙනම් මේසේ ගොතකන් නෝ අන් හිනුම් විශ්නං ජීහෙනිය ෆිරිහිනුන්නක් කුල දානවගෙන් බවරක එකන් කුරං ජීහෙන දැන් අල්ලාහ්ම වෛ කුරමණි වකයිෆ තඅඛුදූනහු වකද් අෆ්ḍa බාඅදුකුම් ඉලා බාඅදින් වඅඛද්නා මින්කුම් මීසාකන් ගලීḍා කිහිනෙන් හේතිය බෑ මෙහුන්ගේ අතුලානිය කඹලුන්ගේ අතුන් කිහින කුන් හේ وقد افضى بعضكم الى بعض اكا كونيكا ميهارواني غليفاي اكا مانيكي وقد افضى بعضكم الى بعض دميهم كوريكا كونيكا كانواني حلالو دميهم كيباي امبي فيريوان تاكموك غولون هينغافاي واخذنا منكم ميثاقا غليظا ادي كبلون اواني تيباميهم كيباي بودوغم وا اهدن هيفافاي اهدك كشاور كوفاي اي عقد كاويني كاويني عقد كي اي الله كاويني عقد اسيفا كودواني මීසාකන් ගලීදා වරබ් බොඩු අහදෙක්කම වරබ් බොඩු අහදෙක්කම එහම ඒ අහුද කී රක්කා තිරවන් ජින අහද අක්ද කී ඒ අහදෙන් ඒ කුර්ආන් ගල්ලාහ් මායිද සූරත ෆට්ටාෆන් යා අයුහල්ලදීන ආමනූ අවෆු බිල් උකූද ඒ ඊමාන් වෙජ්ජ මීස්තකුන්නේ තිය බෑ මීහුන් අහද තක රක්කා තිරවාරේ වෆා තිරවාෂ එහම බොඩු අක් ඒ අකුද කී ඒ වරබ් බොඩු අහදෙ අල්ලාහ් මෙදුවර කොන් ඉෆේ වරබ් බොඩු අහදෙ الله يكرن واخذنا منكم ميثاقا غليظا اكبلون غنيت يا بام ميهون كيبام ور ور غدا هدن حفافه اما دن كينن هيت يا بام ميهون اتلان اك بوتا كيس كرشكم واكم نمونه دي فوارانون اتش اتلومه دن الله مي بيان قرباني محرمون گه واهكتا محرمون گه لستو اما فرتم الله يكرن ولا تنكحوا ما نكح اباؤكم من النساء الا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا تيباميهم كاوين نقراره تيباميهم بابين كاوين كفاوا أنهنونا إلا ما قد سلف دين كوريغ بفهوري كانتت دين مسلين تي ميهوكم باواليهم كوريغ إنه كان فاحشة ومقتا وساء سبيلا أي بروغن وفاحش كمك أدي نرسومك الله جهدرتم وساء سبيلا أدي مغوغتن نبامك أي بابين كاوين كفاوا ميهونا دون ممين bappa ko kaaveni kuramiha e bappa ge hunna firihin dari fulang e mahrame mahramen ei ena kaaveni mul umran haram ba bappa ya kaaveni kura anhem miha dom mamma ge kaaveni eki ekechakan haram bi mul umra e ade bappa wari kurias den ena ka ni devene ehben qur'an ge wahi korwani wala tankihu ma nakaha abaukum tiyabamen ge bappa en kaaveni kura anhenna tiyabamen kaaveni kuraash kaaveni kuraveni wari kurimata දැන් වරි නුකරණි හේ එබ්බස් මියක කාවෙන් වස් කුරවේන හිලියන් හින වියස් වරි කොෆේ අබදුගේ අබද මහරම කවියේ වප්පා කාවෙන් කුරා මීහා එයි එකුජ්ජායන් අබදුගේ අබදම් මහරමෙන් එයි කුරීගේ කුරීගේ බුරේකන් කොෆේ හෙන්දෙන් අල්ලාහ් කුරවනි දැන් මි හුකුම් බාවාලෙමුගේ කුරීගේ තියබෑමන කුරීෆාකන් තමාෆේ ඉන්නහු කාන ෆාහිෂතන් මමක්තම් වසා අසබීලා රනුබා කමකේ එයි බප්පෙන් කාවෙන් කුරාන් හෙනුන කාවෙන් කුරමකි දැන් අල්ලාහ් වහි කුරවනි محرمونگه لیستو مین میسوراتوگا حرمت علیکم محرمونه میدنی کاوینی حرام ان هینون کاوینی حرام ان هینون تهوگه واهکا می آیتوگه الله بیان کوروانی حرمت علیکم کی بیان میهونگه مچن حرام کوروویجے کاوینی ابهی کاوینی حرام کوروویجے امهاتوکم تی بیان میهونگه ممماننا و بناتوکم ادی تی بیان میهونگه ان هین دارینا و اخواتوکم تی بیان میهونگه ابنڈے بفا ان هین کودیننا و عماتوکم تی بیان میهونگه বাফায়া ফুরুগে বড় দায়তা ইন্না এবাই বাপ্পায়া এব্বাড় এব্বাফায়া আংহেনা নত বাপ্পায়া এব্বাফায়া আংহেনা নত বাপ্পায়া এব্বাড় আংহেনা ওয়াখালাতুকুম আদি তিয়াবামি হুঙ্গে মাফুশুগে বড় দায়তা ইন এবাই মাম্মায়া এব্বাড় এব্বাফায়া আংহেমিহা নত মাম্মায়া এব্বাফায়া আংহেমিহা নত মাম্মায়া এব্বাড় মিয়া ওয়া বানাতুল আখি আদি তিয়াবামি হুন্না এব্বাড় এব্বাফায়া ফিরহিন কুদিঙ্গে দারিন্না এবানি এরুম একুজ্জা বড় বেবে দারিন বড় বেবে দারিন্না এরুম ওয়ান وبنات الاخت اتيباميهن ابندب فانهن كودينغي انهن دارينا وامهاتكم اللاتي ارضعنكم اتيباميهن كيردين ماينا كيرماين تيباميهن ميو كيردي فرجينا سرامان كاوين محرمه واخواتكم من الرضاعه اتيباميهن كيروغو غوتون غليفاوا اختنا ابهي اكيرون كيرو بفاوا دميهن ديو ابندب فاديميهن بي اي رسول الله ما ديس القرباني নাসাবুগে গতুং হারাম বা হারাম বং হারাম বে কিরুগে গতুং বেস misalaka e anghenege kiban anghin kujja kafir hin kujja ka ai ai digo tonga bas gulmen wa dekudin kirubui em anghin eng anghenege kiban boy fi dekudin mani e bada fa dekudin na kirubai go tonga e bada fa dekudin na e dekudin ka aveni haram wa e dekudin ka aveni kurun haram wa wa ummahatu nisaikum ai tebami hunge ambinge mammaina ambinge mammain besema haram وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن اديت يباميهم دوندارين حرام بكم وي ايتيباميهم غاتيباميهم تربيه كفا ابهي ابي مي حميها كا انيرو اينغه بحري ان هين كوجي يان هين ميهاغه هم هم ميها كلي بفحوري ان هين كوجين بهوري اكوجاي واني دوندارياكا دوندريا كاوني كورون حرام بكم وي ei ekujjaage mammaya kaaveni koffa mammaya ga ture koffa waanama dakhaltum bihinna re koffa waanama misale kam miha ka indefa hama wari kolli ebes gulumen hingo makanu la wari kuri wari koffiya e gotav wari koffiya e anghe miha gauri anghin kujja minan halal waane kaaveni kurum nyar miige bain dehale pratama halata ki anghin kujja ka kaaveni kuri hama kaaveni kuri kurumuge sababun ekujjaage mamma haram waane barham re kuriyas nu kuriyas an himmiha an kujjaage gaat ekujjaage mamma haram waane haram kavvi hama inka matta kaama haram kavvi den oti e an himmiha ka kaaveni kurir e nage dondariya ko bahari an hin kujje e bahi an himmiha ge hem firiyegge an hin kujjen e bahari ekujja meenan haram wani e mi an himmiha gaatu gena re ko fiya e bahi kaaveni ko fare ko fiya re nu kom misal ka bari ko fiya an hin kujja halal waane na kaaveni ko فإن لم تكونوا دخلتم بهن تيباميهم اكبلون غاتو كرينو كوفيا فلا جناح عليكم تيباميهم نكا بس مسلين نتي يان هي كودين نادون دار كودين نا كاوين كورماكو وحلائل ابنائكم ادي تيباميهم غ دارين غ امبين بس تيباميهم نان حرام اي باپايا فيرين كوجاغ باپايا غ فيرين كوجاغ امي ميها اكو محرم محرم كافي فيرين كوجاغ باپايا محرم كافي فيرين كوجاغ باپايا فيرين كوجاغ امي ميها محرم ekujjaadi bari kuriyakas abaduge abada firhin kujjaage bappaake kujjaage mahrame ekam firhin kujja mi sarkami ha bari kuri bari kogen iddani meira firhin kujjaana hile firhinaka ekam firhin kujjaage bappa eiden abaduge abadan kujjaage mahrame kujjaa kaanyen halalen waana ema allah ikuram halailu abnaikum alladheena min aslabikum eiti abami hunge aslu daringe ambin eiti abami hunaba mahramunne وان تجمعوا بين الاختين الا ما قد سلف ادي دي اختون اكاونيك جماع كرون بس حرام هي ابنده فاديان كودنا افحركا كاوني نكرهين انما سكوجا كاوني كوفا كوجا واري كوفا ادني مون ايمانك كاوني كرهين ادني مون ايما ادنو ني مني يسن كرهين كاوني سالك مي ان كوجا كاوني كرين اينا بينو مين كوجا اختا كاوني كرا ابنده فا اختا كاوني كرا benum vegen kujja vari kuri vari koffa kujja iddaage inden adinu kure vena ka e iddaagin hadu hakwa di ena gambege gotu ke heri iddaagin ha indaku ena heri ehan kujja heri hama ena gambege gotu ke hem bima adie kujja ka venya nu kure vena idda nimen dem mad kuran jehne ku e ena ge ufta ka venya kuranya wa anta jma'u baina al-ukhtain illa ma qad salaf kuri ge be fuhur kan tafiya wa kuri ge bahuri mi hukum tabba wa anu levene se mad ba tin hatar kudin nas mi hung efara ka ameni koffa jaa je zamanu ga ekan tadde masen te kan ta allah fusra de wafiye ehme de mihar gotes ko gennu ma mi ga ilmer hikmat e bayan kurav wafe allah subhanahu wa taala mi aslu illate sababen netta de mi hunan kurav ena kamuga anen hem bala afiye ka beer furata mi har kuri ga hunna mahram ge bahuri sabab isna la afiya ekam mitanga ne sababe mitanga ilmer midalwani aslu de ambin am ko gengule mi ha demi hunde mi hunna gina fara ruli veriwa masre jihene e am ko ha masre jihene islam din ek gotakes baren islam din go ala va fa na adik ta mana kurav va fa ni aila age me duga hamanu je huntang ufedu aila age me duga mi ha e bada fa de kudinna kaveni kurima aila age terege bodu hamanu je hun hadan ufedu ufedu gen da ema ei sabab ekkam ga ilmerin bayan kurav va fa ni den mi ayatuge bayan vegen nuwa adi demi hun jama kurun eba eban hadis ruga bayan vegen aswa rasulullah sma hadis kurone adi hama efada evves insana kan halal vegen hudda vegen ne nuweye anhin kujjaka enage mafuruge bodu data ya jama kurume nuwata bafa afuruge bodu data ya jama kurume miha kaani kuri kaani koffa eyan hin kujjaage mamma ya ebba debba fa miha ka kaani nu kuri wen en akoda ek kaani ku jamaan nu kuri wen adi hama fa den bappa ya eyan hin kujjaage bappa ya ebba debba fa hin kujja kaaves kaani nu kuri wen ei hadis ga jama kurum mana kuri gen wade mi hun ek kaani nyeg ga ayatu ga jamaa fa mi ni hama ekani de uftun e hadis ga jamaa fa be e de mi hun ge wa kaas inna allaha kana ghafurar rahima mihar allah me kurwani wa anta jama'u bain al-uqtain illa ma qad salaf tabami hunaka mudda wegen nenwe de uqtun jama'a kurman ekka wennyegga illa ma qad salaf kuriga ekanta vefa heriye de masene te ekanta ekan den baawashe allah subhanahu wa ta'ala ekan fussawa de vanate ekalange o gaawanta raskalange gina gina fa fussawa o gaawanta raskalange adivese boy engai wal muhsanat mi sadi kaun haram mi mi den aneg gota kaun haram mi hum mi har mi dei furatam mahramun ge ba den mi annani waguti gotun kaun haram mi waguti gotun ei den annare ga e rahaka bayan quran amira sual ay bodati mai ge idda ramma furaydan eti qur'anuga nisa suratuga mitanga kiyevije fa in tibuna lakum an shay'in minhu nafsan fakuluhu hani'an mariya e kabalun tiyaba mi hunang eti maaf kolla fi aramuga kala ashe enang ebote eti hudda enang ebote eti maaf kurumuga hudda enage haggem maaf furaydan ta ena aqisos maaf kurave ena wali verinna diya ves maaf kurave adi ma bodu vecche ege veriya me har haggu veriya ange ti maaf kurum ge hudde boy aywa kamita gawar tafsil go ki hinga je mi dia de tin re tere ga den nazilu nei kom me akas ahin ku jai taraf ve je na ki mi hakai farus in de fur mi hakam go nyara jam kure ve na ahin ku ja firin ku jai bas me je ka firin ku ja kan hadde ga me no kure ve ama e fada firin ku ja bas vi adi ahin ku ja ga akas kuna fi ahin ku ja kam ki taraf no ve firin ku ja ga machang haddu ga me kure ve na ahin ku ja ga machaka ka me no kure ve ne mi har zine sabit wani de kam kun kure ko ek kam kun ek go taki itraf hu an ek go taki hataru heki veringe heki bahun sabit hu ei zine sabit wani mi de kam kun kure ko mes ek kam kun a tauba wegen kore jakaan kore den asla ki den mujtamauga den emme rangal gota ki he ola fami hun ena ka nu kuru e gota den otiyes ena komme gotes abur gelli fawri mi hen ena ki duniye ga den duniye ge kamuge adabu ena libe ena e kamuge asaru inna ne ena ki baga den ena ikhlas tari tauba kun tauba vejja akhirat duha kun ena kame ena ka den duniya ko me ko te viasin nana ne ka bae mo ju tamato ga nus quran ka venye ifatteria ku a e den e na zine ko fa huri mi ha ka zine nu qura mi ha ku ka veni nu qurun rang gale e ka hudda ka veni hudda den mana ve gem vani e na tauba nu anya e na e kam ga mati de mi hunna mi he e ko kan qura kan e ge mo ju tamaya mi sta kunna senge ne ki e kan ama amu ko qura mi e kan ifaitteriya ku ena kaaven kurma ki mana kame haran kame ifaitteri firihina ku fadan hina kaan kurma ki mana kame hama ifadan firihina ku gotan hori firihine hama zine kurum mashuru ena ifaitteri anhin kujja ku ena kaaven ko gen wan qur'an ge sekan ge bayan ko fa rasulullah sallallahu alaihi wasallam hadis rasul ta ku me sabit ei husun nai a ei vara mai derakwa ei huri ha rawati sunnate getren emme mai derakwa rasulullah sama hadis lu qurawa fani rak'at al fajr khairum min ad dunya wa ma fiha fatis namad ei sunnatu ge derakwa ta ki ei muli dunya duniye ge wa ha icha kabure agbodu mai degenwa derakwa ملائكتكو فاتدار شهادت کیوں ای سوال کی نو ہوں شارو قریفا کمن نو ای تی منی کافر کو وضو قران قرم گہ قرین تن وتا مومنا کو ہاں مومنا کو نجی ہے مومنا کو نجی ہے ایبس روایت ہے اس نے شهادت کیا کا وضو قرم گہ قریا کو دم وضو قرم گہ فہوں گے بھائی ہاں ہاں نہیں نہیں ایبس روایت نہیں تن شهادت کیا দেন কুরিগে বয়ান করি বাহাকাত আমি হেনে তোমা এগে বসে বা আদে সুয়াল আদেন আমি আর মারুমা কা হেনে তোমা কা আমি কুরআন কে বলে ফাসাইকা মান ফিস সামা ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ এটা কা সাইকা কে মানে কি হেনে তুম ফখর মুসা সাইকা কুরআন আল্লাহ করে মানে এ ফরবাদা কুনে কুনে গেম ফেবে কো তো ফখর মুসা সাইকা মুসা কে ফান হে ফুল নেতি গেম ভেটু নে এম এটাগ ইলমেরিংগে মেদুগে বোর তাফসির ইলমেরিংগে মেদুগে তাফসির তাং আসফা আদি এ তাফসির তক তাইদ কুরা রিওয়ায়েত তাফসির বোর ইয়াসফা ফুরতাম তাআলা ফিলিফুম মালেবে হিন্দুগা মিস্তাকুম মারওয়ান মারওয়ান এক হাদিস ফুলন সাবিত দেন সুইকা এ বাদে আদি কিয়ামত দহ মিহুন দিরবু মাফহুগা আদি হেনে তুমেন এ বাদে এ সুন্নাতুন সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বা সুরতাকুন সাবিত কিয়ামত দহ দিরবু মাফহুগা হেনে তুমেন আননাওয়া এম বেং ইলমেন বিদারমনি হাতারু তাআলা ফিয়েং ইবাদে তাফসিল কো বালা ফিয়া হাতারু তাআলা ফিয়ে আম গো তেগ তাফসিল কো ইজমালি কো বালা ফিয়া দে তাআলা ফিয়া এই মারু মাদিরুমা একাম তাফসিল কো ইয়া বালা ফিয়া হাতারু তাআলা ফিয়েং ইবাদে এগা এই মারুমা দিরুমা হেনে তুমান হে এরুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল কুরআনি তিমান কালে গফানু হে হে ফুলু আর ওয়াইরু গে দুহু হে ফুলু আর আইরু গা তিমান কালে গফান ফেনি ওয়াডাগেন মুসাগে ফানু আরশুগে ফায়েক গ হিপ্পাওয়াগেন এলিগানেগেন ওব্বা তিমান কালে ফান কে এঙ্গে ওয়াডেন নুগান্নাওয়ে মুসাগে ফানু হে এরি তিমান কালে ফান পর কুরিন কামে নতে এককক কামে একাশিগেন বে রে হাদিস বুকন একাশিগেন বে মুসাগে ফানান হে নে তুন্না নাকামা এই সবাব কি কুরআন গসে বে আল্লাহ আঙ্গা ওয়াফা ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ আল্লাহ ইরাদা করবে বে কো মেনুই হে নে তেনে এগেতরে মুসাগে ফানু বেবাডাগেন ফা বেদান কামুগা তিমান কালে ফান হি ফুল কুরাবা মে সবাব কি একাশিগেন বে আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসাগে ফানু এ তুর ফরবাদা কারি কালে ফান হে ফুল নেতুন এ মাফ করে ভি কামা এ ফারে বানি হেফুল নতিফে এ হেফুল নতুম হেফুল নতুম মাফ করে ভি কামা এমা গো মেকাস হে নতুম বেসে বা আদে এমা কুরআন কে আয়াতে তার দরে নুয়ে এ মারু মাকা হে নতুম মাকা এমা এতে আল গোন মেন্না বেলিদান এই ইয়ামে দহগে দিরু মাফহু গ আলুম হে হে আরা কামু গ বেস বেলি বেলিদান এ গত কাই বেস তার দে নেই নূরে কম এমন আহার কালে নূর কোলং নূর এতি কোলং tiyonna nas libi deje edimna sbeyna meti kolen ege denne kali usdar fahata gos nuru hasil kurgen annashe a ege bahuri demane ege mane duniyan alun dar gos yamal koggen nuru hisan annashe ana gota ki fahata dar denge mi hunna kanuli bena tanure denge mi hunna medu e bahuri bay faru emi hun hayran begen wa haluga siratma uga mi hun tibe siratma uga tibe siratma muras kurar go nuru benum wane e nuru mu'minuna ekimi hunge amal tahuge zariyan libegen dan siratmak warang andiriwane siratmak warang andiriwane e komme mu'mina kavese mihegge amala ekashigen wa waruge nuru libene edwa uga bay menu farbada waruge nuru adi bay menu kuda engos fage ingiliga niyafat kol war war nuru ves libene edi bay faruni vene niwe bagutuga huttene adi dille bagutuga kuriyan hinga ganna ne egot ves bay menu e haluga ves siratmak huras qur'ana bay menu warang haluga ves ਆ ਇਹਗੇ ਚਹ ਬੁਨੇ ਦੇਂ ਜੀ ਹੈ ਦੱਤਾ ਮੈਂ ਨਾ ਬਸ ਦੈਂ ਗਾਬੂਲ ਕੁਰਮਾਨ ਕੁਰੂੰ ਇਹ ਦੱਤਾ ਮੈਂ ਕਮੇ ਦੈਂ ਬੁਨੇ ਦਿਨ ਮਾ ਇਕੋ ਗਜੀ ਹੈ ਨ ਦੁਆ ਇਸ ਕੁਰਾਨ ਅੱਲਾਹ ਇਹ ਅੱਲਾਹ ਹੈ ਤਿਮੰਨਾ ਕੇ ਦੱਤਾ ਐ ਨਰਾ ਮੰਮਾ ਐ ਨਰਾ ਬੱਪਾ ਐ ਨਰਾ ਬੜੋ ਬੇਬੇ ਨਰਾ ਹਿਦਾਇਤ ਦੱਕਾ ਵਾਂਦੇ ਐਮੀ ਹੁਨ ਸਿਓ ਇਸਨੂ ਮੈਂ ਦੇਵ ਵਾਂਦੇ ਇਹ ਗੋ ਤਾ ਦੁਆ ਇਸ ਕੁਰਾਨ ਜੀ ਹੈ ਨ ਮਸਕ ਕਤਾ ਇਕੋ ਦੁਆ ਕੁਰੀਮ ਅੱਲਾਹ ਹੈ ਇਜਾਬ ਕੋ ਦੇਵ ਵਾਂ ਮਗ ਫਾਹੀ ਕੋ ਦੇਵ ਵਾਂ namasre nege apu ena dohor ko kiyana ma duga de mi hunna guruwan kiyana tibe bi ena unda guwar den kiya yagen nuana de madamadun amilla nafsan ibala war kiya lis masale nege ega ekani kuraeru ega heri ko kuraeru ko masene bar kiyana ma duga madun kiyias firmiha ena tuge mudahure jiya me har ena din rang ena jama ko fahuri insala ka ena ge mudata ena mar vejja fir mi hange mudalu hissali be ne muli mudalu muli mudalu nge ang him mi hage darya kunen nama debe akulai be ali be ne muli mudalu ge debe akulai be darya ko rejjiya muli mudalu ge hataro be akulai be fir mi ha libe masalene de ena ki musan jekka muga bappenge be fene musan jekka muga ena kan dacche vesnu ane kam e me jama sen ena bappeka no bone vene ena ena ekasi gen no awara karan kiya e firihin kujja ka e mana kam firihin kujja ekasi gen wa ekasi gen no awara darifulai ran kiya re mi hen waraka ngeche ena darifulai nam beno men jade kan no heje he ani e ko tab waswas dinu no ba kam ko ena ki musan je ehme jama sen ne bappa ko tadar fulu kare bunya kas sawa ki bappa dar fulu bodu ko feheri aran harat tak hogge aran harat tak hogge den henna se harat tak hogge badalen nu ngai ki den e kom me kas e ku jaga es ben man ta hisan ter kame for ko den bappa ra ma ra e go to musan je kam ga banya masale ne ya e nang e unda gunu an ke na engenya den ranaki do angujja ge ikhtiyar ko ikkamen aiga tuga den mihar mitanga onna usul tan kole tafaatu sababa ki mitanga firhim mihalli be huri ha chama mihage chi ema ei hai gatuga mi adurana ki ha bodo check kama nu fenna sababu firi mihalli be huri ha chama mihatuga de mitanga mi haku den ituro emba ka kaanya kurani ki yesnu ehema ka mi ha kalbire vesninna ne orang ena no kiya rana ki den hama ekani e fotu ge jahalan kiya ecce ye geri di adad jahalan mi kiya e aslu ehem vegen aslu ehem vani mitanga den kaaveni minnani mi kahala gotaka e turain baka kaanya nus quran me har haradu minnani islam den kanda elifa riveti gotu ge nan haradu deshe musandi mi hayna ge musandi kama ekashi gen wawara faqir mi hayna ge faqir kama ekashi gen wawara ala al musi qadaru wal muqtiri qadaru komme mi hakaso tiena ge amdaniya kashigen war kena kharad deshe oti ehm bima e fer mi halli be hache mona na mi hatu ga mi hatu ehma ranu ranu ge no e be no lage ya ehm no ehm begen khanne ge echcha kan nuani de mi har ka aveni ge mi khanta ta ki ma bada kudin olon filwaen kura ka men nu e ki e ge masala ta des ehma mi kura tam fenigen e tinna ne ngifa e turugo ta kan nu chaar karanu ge hukuma ki ko ba to kaaven kura rukun ta hi ko ba to ege sharuta ki ko ba to bala ka be no isnu e rasmen ada kura ba to mudar zaka a ji he ji he ne ni so bha me ji he da ka yatim ga mudar me da kan ji yatimunga mudalum bas takkanji zakar naik ne kaha acha ye sawal hai quran sunnat par amal kiya jaye sab quran aur sunnat par amal kiya jaye yahi tarika hai ab dekho aksar log is par amal nahi karte namaz nahi padte ab dekho muhaqqiqin ulama ke nazdik namaz ko chhodna kufr hai ہاں یہی ہے پھر سو پرسنٹ مسلم ہوگا پھر ورنہ تو نہیں ہوگا جھوٹ ہوگا پھر جھوٹ یہ نام ہے صرف اکثر نام پر ہے ایت مسکولی می ہن اکھن تک بلان دے کما کو ویس روایت نیں ای می ہولنگ فرات کی ایک ذات کے ماچ کمل لب گن فرات نو ہے کی فائن نو کو می دی مال کے نہ کی وی فرگس دے نہیں گیا فتا ہے ام مس کی تو گئی نرو کی مس کی تو ہا گی بلا وانس کی تم بیرو گئے اے فرائے وانا گی بلایا اے فرائے وانا گی بلایا واکی مس کی تو گمی فارے مائی وی گن نو می فارا کبرن ආදම් වාගේ කී ඒදෙන් එමිහුන්ගේ කුරිස්තුර එමිහුකන් එකතක් කරම ගන්නා කීවේ අනෙන් හෙන් එබ්බස් මායික් කමෙන්නේ ෆරාතක් ඉල්ලාහිල් මෂ්රික් වල් මග්‍රිබ් අල්ලාහ් කරා වලිල්ලාහිල් මෂ්රික් වල් මග්‍රිබ් අල්ලාහ් රේ මෂ්රික් බස් මග්‍රිබ් බස් මිල්ක වගේ මන ඉෆායින මා තවල්ලු ෆසම්ම වජ්හුල්ලාහ් ඒ ගිබ්ලේ කීගේ ذاتු ගේ ඊහෙ කමෙන් නුවේ යක අල්ලාහ් කියමන් තෙරිකන් ඒ ඒගේ හේ කොන් එවානේ e kiyaman terikan egen benwan allah wakidi malaka kurmat layan alukan qurare allah ati amr quran wafa egen benwan e kalangen kiyaman terimani komba etto bel kiyaman terikan ei heo kama ki ege zaatu ga farata kunen allah e beseo kama lav wafa watufa nikun neru kanatu fa ohu ei misalakan e ane kotang etin husane lejja misalaka firmi hatta fennane mehar hataru hekin neti hisabiten wan watam mi hayti rafwan je mi de kam kur kamen neti je ka kinen e na en nun je ni lian kuran lian ko fiade mi hum waki vena ben men no mi ha waki waka den kinen ha dan den oti e kala fi awla tan helon ami mi ha isla kurun ta ai na kuda kudin ge re kama wa ti ve mi na iskan de vena mi re ওলকগে আ এই মুরুবচ্চর কামা খিলাফ রিয়তি সিফাতাকার রিয়তি আখলাকা খিলাফ কামে কামাং ইল মেরে মিজালবানি এই চি ওলকগে গে কোন কোবে ফায়দা ওয়াগুতু তাকে বেকারওয়ানি নুনি এই চি সামি হামা বড় গায়গোল ওয়ে লোবি কুরা কানু লাভা বানি দারিন দেকে লোবি মহিন জানাওয়াল দেকে হেন নো এই চি দেন উদুনি এই চি সালেকা এই আল্লাহ জাবুগে তেরিয়া মিনিমাম কামা কো দুকল লবা ফাচ বেন মনে গতকে ফ্যাঙ্গে সেচি বন্ধ কোক গেন ইয়া দেবে আনি আয়েন এই আনি আন নতা আনি আয় এম এ ইলমেরিন নুরসা কামেন এই বারা না ওল কুরিমা উন্নান বেয়ার হচ্ছে মিনি কাওয়া গোস গেগা আ কুত্তা সেন গুলানি দেমাস সেনেক বুলালে গিয়া কাবান মাকি মাসলে কইতান নো একম কুত্তা এবাদ গেন নোয়ান গিয়া কা গিয়া বাদ দা গেন মান কুত্তা আ মাসলে আযাব লিবেন হাইয়ে ওলক গেন গেন গুলো নিবা নো কুডা কুজ জায়গায় কোহাত দেন নুজি হে কুডা কুজ জায়গায় কোহাত দেন নুজি হে নেকম কো এ না এ আ দেতে গে দেন ইলমের খিলাফ দেন এ গে রাজি হতে ব্যাং কোরা কান নেই গে নিয়া কথা দেতি বালান জে এ বালে কোন মা কুজ জায়গায় না জিনে কো ফিয়া নেক মাচ্চা কোন হাত দে তো আন্না নেতি বালান জে মিহার এ গে দেবিয়া দেচে দে ফরাতমস বালে কোন এই এবং এগা হাদ্দ গায়ম করা শুভ হয়ে গেতে রেগা আমাদের যে কাহ হাদ্দ গায়ম নকুরে এন এহেন সময় যা গেনবে তাজির না হাদ্দ নে তিয়া তাজির নুজি এ আমি মিহা গাওয়া এবস কহালে কুলমেন নেঙ্গে ফির মিহা আল্লাহ দেবা ফা হাগকে এবস কহালে হুদেন হোদাকা নুজি দে আসলু মিহা রে কহালে কুদি কুদি গাওয়া আই তমি তাঙ্গা ইতরু কফ মি হুননা নি আসলু এ বহুর ইয়েগে ফায়দা তাবস এই মিহুন কাভেন কুরমুন দায়রা কু মিহুন নু বলে এগে হুরমাইত তরি কামাকা কাহানি গে হুরমাইত তরি কামেন নু বলে দে মিহুনা কাহানি কফিয়া এ না বাকি এনা গানি আবেরি আনিয়াবের মানে এহেন দেখেন সরকার অন্যান্য কান্ডাল বাকি মুসার এভেস দিবেন জি হে রঙাল হয়ে কান্তা আমার রঙাল দেহেন বাক্কা হেন কুরার হয়ে কান্তা মুসা বাকি মি বোনা হেন বাতি মি হুম কাবে নিগে হুরু মাইতের কাবে মি হুন কান্নে গে এগে মিসার বাকি ফরাতক বড় জিয়া হুন্না উগু বাতক সমাল কামেন নু দে এম এগেন এবে জিহে ফিওল তাকে আলা এম মিহার মতি বারে কফে জুরি মানাস কুরার এই মুড়ি দুনিয়া গে মিতা গে মেনিস বাতম বারে গিনাবি মুড়ি দুনিয়া দেখে খান গে না তাকা আমি কুরা আইরো মি এবস কালি একা বেস মাবড় সামাল কমে হ্যাঁ বড় খামেন নং এই কে মিহুন কুরি মাতিগা এহেমি মাস বে কাহলে গাবা আই তাক কাঁডা এলি ফামি হুরি এই গা দিন নং হুদ্দাই ফাদা নোবায়া কামাক মানা কুরু নোবায়া কামাক মিস্তাকুম ওয়াসিলু মানা কুরু মাট্টাকা মাসলাহা তাত্তাকা কাঁডা এলে বাই কান্তা তাং হুদ্দা একেন মাসালিহুল মুরসালা আরাইবা ਹਾਂ ਇਸ ਸਫਰ ਨਹੀਂ ਮਾਨੇ ਸਫ ਆਦਨ ਜੇ ਇਸ ਸਫ ਨੂੰ ਫੁਰਨੀ ਸਾਨੇ ਸਫਰ ਹੈ ਕਿ ਨਵਾਂ ਇਸ ਸਫਰ ਨਹੀਂ ਮਾਨੇ ਦਰਸ ਮਾ ਦਿਸ ਅਸਫਲ ਅਤਿਮ ਸਫਲ ਅਵਲ ਫਲ ਅਵਲ ਪ੍ਰਥਮ ਸਫਰ ਹਮ ਕੁਰਾਹ ਰੇ ਦੇਂਗਿਆ ਜੀ ਗੇ ਮੋ ਸਫਰ ਹਮ ਕੁਰਾਹ ਰੇ ਦੇਂਗਿਆ ਜੀ ਗੇ ਮੋ ਸਫਰ ਹਮ ਕੁਰਾਹ ਰੇ ਨੂੰ ਫੁਰਨਿਸ ਅਨ ਸਫਰ ਹੈ ਕਿ ਨਵਾਂ ਦੇਂ ਉਹ ਤੀ ਮਿਸਾਲ ਕੱਥਾ ਮੋ ਸਫ ਗਵਾ ਕੱਤੇ ਮਾਨੇ ਇਹ ਵਾਹ ਕੇ ਨਵਾਂ ਆ ਗੱਡੀ ਵਿੱਚ ਜੇ ਜਾਂ ਠੀਕ ਹੈ ਆ ਤਾਂ ਉਹ ਸਭ ਗਏ ਸਭ ਨਾ ਹਦਾਂ ਹੋਈ ਤਾਂ ਉਹ ਨਾ ਸਭ ਸਭ ਤਾਂ ਮੈਂ ਦੁਕੇ ਡੇ ਥੀ ਮੈਂ ਦੁਕੇ ਡੇ ਗੰਦਾ ਜੀ ਤਾਂ ਤੀ ਬੇ ਮੈਂ ਤੇ ਤੰਗ ਕੋ ਕੋਲ ਗਮੀ ਹੂੰ ਇਹ ਸਫ ਹਨ ਹਦਾਂ ਜੀ ਗੋਤੇ ਨੂੰ ਹੈ ਕੀ ਸਭ ਜੀ ਹੈ ਨਾ ਗੁਲੀ ਫਾ ਹੁੰ ਨਾ ਇੱਕ ਕੋ ਆ ਅਗੋ ਤੁਝੇ ਹਿੱਚ ਨਾ ਕੁੜਾ ਸਵਾਰ ਹੂੰ ਆ ਫਾਤੂ ਗਾ ਹੁਣ ਨਵੀਂ ਹੈ ਇਹਨੂੰ ਨਹੀਂ ਕਹਿ ਰਹੇ ਹੁਣ ਨਵੀਂ ਹੈ ਜਿਹੇ ਰੰਜੀ ਹੈ ਉਹ ਲੋਕ ਗੱਲੀ ਗੇ ਦੀ ਅਮੀ ਹਾਂ ਓਹ ਇਹ ਨਾ ਕਹਿੰਦਾ ਮਾਤ ਕੇ ਬਸ ਉਹਨੇ ਕਮੈਂ ਨਾ ਆਣਾ ਸੁਭਾਨਕ ਅੱਲਾਹੁਮਾ ਬਿਹਮਦਿਕਾ ਅਸ਼ਹਦੁ ਅੱਲਾ ਇਲਾਹ ਇਲਾ ਅੰਤ ਅਸਤਗਫਿਰੁਕਾ ਵ ਅਤੂਬੁ ਇਲੈਕ